যখন মনে পড়ে তোমার কোথায় যে মন হারায়, যখন মনে পড়ে তোমায় কোথায় যে মন হারায়, দেখতে ইচ্ছে করে আমার মন মানে না, মন মানে না, মন মানে না, ভালোবাসা কেন বোঝে না ও বন্ধু রে, ভালোবাসা কেন বোঝে না। যখন মনে পড়ে তোমায় কোথায় যে মন হারায়, যখন মনে পড়ে তোমায় কোথায় যে মন হারায়, দেখতে ইচ্ছে করে আমার মন মানে না, মন মানে না, মন মানে না, ভালোবাসা কেন বোঝে না ও বন্ধু, কেন বোঝে না। যখন মনে পড়ে তোমায় কোথায় যে মন হারায়, যখন মনে পড়ে তোমায় কোথায় যে মন হারায়, দেখতে ইচ্ছে করে আমার মন মানে না, মন মানে না, মন মানে না, ভালোবাসা কেন বোঝে না ও বন্ধু রে, ভালোবাসা কেন বোঝে না। পাতা যদি নীল হয়ে বেরত, এই মনে আশা বলে রইত না, এই গোলাপ যদি লাল হয়ে ফুটত না, ভালোবাসা বলে কিছু রইত না, পাতা যদি নীল হয়ে বেরত, এই মনে আশা বলে রইত না, এই গোলাপ যদি লাল হয়ে ফুটত না, ভালোবাসা বলে কিছু রইত না। কেন তুমি এত দূরে আমাকে একা ছেড়ে, কেন তুমি এত দূরে আমাকে একা ছেড়ে, তোমাকে ছাড়া আমি বাঁচব না, ভালোবাসা কেন বোঝে না ও বন্ধু রে, ভালোবাসা কেন বোঝে না। পাখিরা রঙিন হাওয়ায় ঘুরে বেড়ায়, ব্যথির ব্যথা যদি এই মনে রয়ে যায়,